الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فسوف يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وَضَلُّوا سَبِيلًا وَنَ عَبْدُ اللَّهِ بْنِ عَمْرٍ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحيمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء رواه أبو داود الترمذي যাবতীয় হামদ ও সানা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই পৃথিবীর মানুষ, এসেছিল আল্লাহর হুকুমে, আবাদ করবে আল্লাহর হুকুমে, একে সুন্দরভাবে পরিচালিত করবে আল্লাহর হুকুমে, এটাই ছিল মানব সৃষ্টির মূল লক্ষ্য। অথচ আজকের পৃথিবী অশান্ত, বিক্ষুব্ধ, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ তার নিজের মর্যাদা নিজেই বুঝে না, আর সে কারণে সে অপরের মর্যাদাও বুঝতে পারে না। বনের পশুরা পর্যন্ত একত্রিত ভাবে চলাফেরা করে, পরস্পরের সহযোগিতা করে, কিন্তু মানুষ মানুষের সঙ্গে চলতে পারে না। সে নদীর বক্ষ ভেদ করে সাগরের তলদেশ থেকে মুক্তা কুড়িয়ে আনতে পারে, আসমানের বায়ুসময় পেরিয়ে ইথার জগতে গিয়ে রকেটের মাধ্যমে সৌরজগতের সন্ধান আনতে পারে, কিন্তু নিজের প্রতিবেশীর সঙ্গে, নিজের সমাজের সঙ্গে কিভাবে চলতে হবে এই বিধান সে জানে না। মানুষ লেখাপড়া শিখে এত বেশি জ্ঞান অর্জন করেছে যে মানুষের হৃদয়ের গভীর পিঞ্জরে কি কথা হচ্ছে সেটার বুঝার মতো যন্ত্র আবিষ্কার করে ফেলছে। অথচ কি করে দুজন মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করা যাবে এই বিধান মানুষ আজও আবিষ্কার করতে পারেনি। এমনকি নিজের একই রক্তের বাপ মার দুটো মানুষের মধ্যে মহব্বত ও সম্প্রীতি বৃদ্ধি পাবে, বাপের সঙ্গে সন্তান কিভাবে চলবে, এতটুকু সাধারণ কথাও পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি, যার জন্য আজকে পারিবারিক অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, পৃথিবীটা অশান্তিময় হয়ে গেছে। মানুষকে তার নিজের অস্তিত্ব পরিচয় দিয়ে আল্লাহ পাক সূরা বনু ইসরায়েলের 70, 71 এবং 72 আয়াতে সুন্দরভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মানুষ তুমি জানো না তুমি কে। ওলাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে সবচেয়ে পবিত্রতম খাদ্য উপহার দিয়েছি, গরু ছাগল কুত্তা যত ময়লা খায়, মানুষ কিন্তু ময়লা খায় না, মানুষ পচা কলা খায় না সে ভালো কলা খায়, মানুষ পচা মাছ খায় না সে তাজা মাছ খায়, মানুষ পচা গোস্ত খায় না সে তাজা গোস্ত খায়, অথচ পচাগুলো কিন্তু আল্লাহর অন্য জীবে খায়, আপনি খাবেন না, এটা আল্লাহ এমন বিধান করে দিয়েছে যে মানুষ পবিত্র বস্তুই গ্রহণ করবে এবং মানুষের খাদ্যের জন্য আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেটাও কিন্তু নির্ভেজাল অকৃত্রিম। ওই বৃষ্টির মধ্যে আল্লাহ পাক এমন গুণ ও ক্ষমতা দিয়েছেন, ফায়ুহিবুল আরদা বাদা মাউতিহা, এই পৃথিবীর মাটিতে যখন সবাই বৃষ্টি পড়ে মৃত পৃথিবী জীবন্ত হয়ে যায়, এই পানি যখন মানুষ পান করে মানুষ তার জীবন ফিরে পায়। আল্লাহ বলছেন ওরাযাকনাহু মিনাত তাইয়্যিবাত, হে মানুষ তোমার জন্য আমি এগুলো করেছি, সব পবিত্র জিনিস তোমার জন্য সৃষ্টি করেছি। ফাদদালনাহুম আলা কাসীরি মিম্মান খালাকনা তাফদীলা, পৃথিবীতে আমার হাজার হাজার মখলুকাত রয়েছে, তাদের সবার উপরে আমরা তোমাদেরকে মর্যাদামণ্ডিত করেছি। বলুন সুবহানাল্লাহ, মানুষ তুমি নিজেকে একবার চেনো, তুমি কে তুমি জানো না, আমি বলে দিচ্ছি তোমার পরিচয়। যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ সবাইকে ডাকবেন, যেদিন আমরা ডাকবো প্রত্যেক মানুষকে তার স্বর্ষ আমল নামা সহ এসো আমার কাছে, তখন যে বান্দা আমার সামনে ডান হাতে আমলনামা নিয়ে আসবে সে নিজ হাতে তার আমলনামা পড়বে, আমি তার প্রতি সামান্যতম কোন জুলুম করব না, তার আমলনামা দিয়ে সে নিজেই বিচার করবে তার অবস্থা কি হওয়া উচিত। যে ব্যক্তি এই পৃথিবীতে দুনিয়াবী জীবনে অন্ধ ছিল, ফাহুয়া ফিল আখিরাতে আমা, সে আখিরাতেও অন্ধ হয়ে উঠবে, বা আদল্লু সাবীলা, পথভ্রষ্টদের মধ্যে সে থাকবে। দুনিয়াতে সে চেনেনি, সে বুঝেনি, আমার কথা মানেনি, আমার রসুলের বিধান সে শোনেনি, অন্ধের মতো কাজ করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, কিয়ামতের দিন তাকে অন্ধ করেই উঠানো হবে, সে আমাকে দেখতে পাবে না, সে কিছুই পাবে না, রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, অদল্য সাবিল, সে পদভ্রষ্ট হবে। আল্লাহ বলেননি যে সে জাহান্নামে যাবে, অর্থাৎ পদভ্রষ্টের পরিণাম কি মানুষ নিজেই জানে ভালো। وقال رسول الله صلى الله عليه وسلم الرحيمون يرحمكم الله, যারা রহমদিল দুনিয়াতে যারা দয়াশীল আল্লাহ পাক তাদের উপরে রহম করে থাকেন। এবার আল্লাহ রাসূল হুকুম দিচ্ছেন, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, তোমরা জগৎবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমাদের উপরে রহম করবেন। কত চমৎকার কথা! আসমানবাসীকে আল্লাহ, জগৎবাসীকে মানুষ আমরা। আমরা যদি পরস্পরের প্রতি রহমদিল হই, সহানুভূতিশীল হই, আল্লাহ বলছেন আসমানবাসী তোমাদের উপরে অনুগ্রহশীল হবেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করল না এবং বড়দের হক বুঝল না, সে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকল না। বিষয়গুলো খুবই চিন্তার বিষয়। আজকের পৃথিবীতে অশান্তি কারা সৃষ্টি করে? গরু ছাগলে তো করে না, মানুষে করে। মানুষের অত্যাচারে আজকাল ছাগল গরু পর্যন্ত অস্থির। মানুষ কুকুরকে ভয় পায় না, মানুষকে ভয় পায়। কোথায় চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে! অথচ আমরা মুসলমান। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিমে লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া হাসবি ইমরিইন মিন শাররিন আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, লিল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, রাওয়াহু মুসলিম। এটা তো আমাদের নবীর কথা, আর নবীর কথা নিজের কথা না। ওমা ইয়ানতুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রসুল কোনো কথা নিজ থেকে বলেন না যতক্ষণ তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি করা না হয়। অতএব এটা আল্লাহরই বাণী, আল্লাহরই নির্দেশ। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে লাঞ্ছিত করবে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহর রাসূল নিজের বুকের দিকে ইঙ্গিত দিয়ে বলছেন, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে, আল্লাহ ভীরুতা এখানে। তো যার অন্তর ভালো সে হলো আসল ভালো মানুষ। বাহ্যিক ভালোটা বড় জিনিস নয়, আগে ভিতরে আল্লাহ ভীরুতা সৃষ্টি করো, তাহলে তুমি বাহ্যিক জীবনে আল্লাহ ভীরু হতে পারবে। এবারে তিনি বলছেন, হাসবিম, একটা মানুষের সবচেয়ে নিকৃষ্ট হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, ইয়াহা করা খাউল মুসলিম, সে তার মুসলিম ভাইকে লাঞ্ছিত করে। মনে রেখো, হে দুনিয়ার মানুষ, লিল মুসলিম আর আল মুসলিম হারাম, এক মুসলমানের জন্য আর এক মুসলমানের জন্য হারাম হলো তিনটি জিনিস, দমহু তার রক্ত, ওয়া মালুহু তার মাল সম্পদ, ওয়া ইরজুহু তার সম্মান এবং মর্যাদা। প্রত্যেকটি মানুষেরই সম্মান আছে, যত ছোট হোক না কেন, প্রত্যেকটা মানুষের নিজস্ব সম্মান আছে, সে সম্মান পরস্পরকে দিয়ে চলতে হবে। এই নির্দেশ কার? এই নির্দেশ আমার রসুলের, এই নির্দেশ আমার আল্লাহর। কাদের প্রতি? বান্দার প্রতি, মানুষের প্রতি, বিশেষ করে মুসলমানের প্রতি, যারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাকের এই বাণী, আল্লাহ রসুলের এই হাদিস আমাদের জীবনে চলার পথের নির্দেশিকা, ধ্রুব তারার মতো। আজকের পৃথিবী দেখছে যে বাংলাদেশে কি হচ্ছে, ছাত্ররা লেখাপড়া শিখতে যাচ্ছে ইউনিভার্সিটিতে, তারই মতো আর একজন সহপাঠীকে বুকের তলে পা দিয়ে চেপে ধরে গলায় এবং মুখে হত্যা করার জন্য সাধ্যমতো চেষ্টা করছে, আরো পায়ের তলে পড়ে সহপাঠীর পা ধোকানো ধরে কাকতি মিনতি করছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই দৃশ্য সারা পৃথিবীতে চলে যাচ্ছে আধুনিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জনগণের টাকা দিয়ে যাদের দেহের জামা খরিদ করা হয়, যাদের পায়ের বুট খরিদ করা হয়, তারা আজকে একটা নিরীহ পথচারীকে ফেলি বুকের উপরে পা দিয়ে চেপে ধরে হত্যা করার জন্য কঠিনভাবে চেষ্টা করে যাচ্ছে। আর ওই নিরীহ পথচারীটি ওই পুলিশের পা ধরে কেন্দিকাটি বলছে, আমাকে বাঁচাও, আমাকে মেরো না। এই আকুতি ভরা এই আত্মনাদ সারা পৃথিবীর মানুষ শুনছে আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। দুনিয়ার 82টা পত্রিকায় এই ছবি এসেছে, সমস্ত দুনিয়াতে বাংলাদেশের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। এর দ্বারা শুধু মানুষ লজ্জিত হয়নি, এর দ্বারা মানবতা ভুলুণ্ঠিত হয়েছে, মানবতা লজ্জিত হয়েছে। সুশিক্ষিত সুমার্জিত বলে যারা পরিচিত তাদের কাছ থেকে মানুষ এসে আশা করতে পারে না। দেশের সম্মানিত নাগরিক যারা, আজকে তাদেরকে হাতে পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে সবার সামনে প্রদর্শন করা হচ্ছে। এখনো মানুষের অপরাধ প্রমাণিত হয়নি, তার আগেই হাজতের নামে জেল খাটিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে, রিমান্ডের নামে তাকে সে বর্বর অত্যাচার করা হচ্ছে, পরে দেখা যাবে যে বেকসুর খালাস। সবই চলছে প্রচলিত তন্ত্রমন্ত্রের নামে। এই তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য কত মানুষের জীবন চলে যাচ্ছে, মানুষকে উস্কে দেওয়া হচ্ছে, তোমার ভোটেই আমি প্রধানমন্ত্রী, অতএব তোমার কত ক্ষমতা, যেমনি ভোটটা দিলাম বাস তোমার সব অধিকার শেষ, এবার তুমি বুটের তলা পৃষ্ঠ হবে। এটাই কি মানবতা? এটার জন্যই কি এত কিছু? না, আজকে যারা বুকের উপরে পা লেখে পৃষ্ঠ করছো, কেয়ামতের দিন এই দৃশ্য তোমাকে দেখানো হবে। ওই যে ডান হাতে আমল নোয়া নিয়ে বাম হাতে আমল নোয়া ওলাদেরকে দেখানো, ওই যে তুমি বিচার করো, তুমি সেদিন জুলুম করেছিলে আমার দুর্বল বান্দার উপরে, সেদিন তার কিছুই করার ক্ষমতা ছিল না, কিন্তু আমি আল্লাহ, আমি তোমার দেশের প্রধানমন্ত্রী নই যে তোমার ভোটের জন্য আল্লাহ হয়েছি, আমার সামনে এক সামান্য তিল পরিমাণ অবিচার আমি বরদাস্ত করব না। আমি আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়াতে এক যাররা পরিমাণ অন্যায় যদি করে আসো, আজকে আমি আমি নিজে ওই দুর্বলের পক্ষে তার প্রতিশোধ নেব। বলো হে বান্দা, তুমি যে জুলুম করেছিলে তোমার বিচার কি হবে? কি বলবে? কিছু বলতে পারবো না তো, নিজের বিচারেই সে জাহান্নামে চলে যাবে। আজকে শক্তির জোরে আমরা দুর্বলের উপরে যে জুলুম করছি, কিয়ামতের দিন ওই দুর্বল কিন্তু সবল হবে, এই শক্তিশালী হবে সবচেয়ে দুর্বল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন খলিফা হয়েছিলেন, খিলাফতের সংক্ষিপ্ত ভাষণে তিনি যেটা বলেছিলেন সেটা সবার জন্য শিক্ষণীয়, বিশেষ করে যারা নেতা। তিনি বলেছিলেন সেদিন, আজকে আমি তোমাদের খলিফা হলাম, মনে রেখো আজকে তোমাদের মধ্যে যারা সবচেয়ে শক্তিশালী সে আমার কাছে সবচেয়ে দুর্বল, আর তোমাদের মধ্যে যারা দুর্বল সে আমার কাছে সবচেয়ে শক্তিশালী, আমি দুর্বলের পক্ষে সর্বলের বিরুদ্ধে লড়াই করব। ওমর ফারুকের মতন জবরদস্ত ব্যক্তি, তিনি পর্যন্ত তার এই নীতির কাছে দুর্বল হয়ে গেছিলেন। একদল লোক বলল, আমরা যাকাত দিব না, কারণ আল্লাহ রসুলের কাছে যাকাত দিলে তিনি দোয়া করতেন, রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর দোয়া করবে কে? আমাদের যাকাত আমরাই জমা করে আমরাই আমাদের এখানে বন্টন করব, রাষ্ট্রীয় কোষাগারে জমা করব না। আবু বকর সিদ্দিক নির্দেশ পাঠিয়ে দিলেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের জমানায় এখানে নিয়মিত যাকাত জমা করত, সেখান থেকে একটা ছাগলের গলার দড়িও যদি আজকে কেউ জমা না করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হতবাক বিস্ময়ে সাহাবায়ে কেরাম, তাদের নেতৃত্বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আবু বকরকে এসে বললেন, হে আবু বকর, আপনি কেমন নির্দেশ দিচ্ছেন? ওরা তো সালাত আদায় করে, ওরা সিয়াম পালন করে, ওরা তো মুসলমান, আপনি কি করে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? আবু বকর বললেন, হে ওমর, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, দুই ফরজের মধ্যে কম বেশি করে, আমি অবশ্যই তার বিরুদ্ধে আল্লাহর এই ফরজের হক আদায়ের উদ্দেশ্যে খলিফা হিসেবে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ওমর ফারুক পরে বলছেন যে আমি নিজে দুর্বল হয়ে পড়লাম, আল্লাহ পাক আবু বকরের হৃদয়কে যে প্রশস্ত করে দিয়েছেন এজন্য আমি তার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করলাম। ব্যাস সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল যুদ্ধ, সব মাথানত করল ইসলামের একটা বিধানকে। জাকাত কারা খায়? গরিবরা খায় না? গরিবের পক্ষে সরকার লড়াই করবে, এটাই হলো এখানকার দিক নির্দেশনা। কিন্তু দুর্ভাগ্য, পৃথিবীর সর্বত্র জবর ও কাহার চলছে, জুলুম ও সিতম চলছে, অত্যাচার ও নির্যাতন স্টিম রোলার চলছে সর্বত্র, এই নিজেদের বানোয়াট মন্ত্রতন্ত্রের মাধ্যমে। মুখে সুন্দর সুন্দর কথার ললিত বাণী শোনানো হচ্ছে, আর বাস্তবে হচ্ছে তার উল্টা। হাজার বছরের ফিলিস্তিনি নাগরিকেরা 1948 সালে বিতাড়িত হয়ে সমস্ত আরব বিশ্বে উদ্বাস্ত হয়ে এখনো বসবাস করছে, তাদের নিজ বাসভূমিতে তাদেরকে ফিরতে দেওয়া হচ্ছে না। জার্মানি থেকে বিভিন্ন দেশ থেকে ইহুদি আনিয়ে নিজেরা রাষ্ট্র সৃষ্টি করে অন্যের ঘর, অন্যের জমি, অন্যের বাড়ি দখল করে সেখানে তাদেরকে বসিয়ে দিয়ে তাদেরকে রাষ্ট্র বলে ঘোষণা করা হচ্ছে, আর সেখানকার হাজার বছরের নাগরিকদেরকে বিতাড়িত করে উদ্বাস্ত সাজিয়ে আজ পর্যন্ত তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাস করতে দেওয়া হচ্ছে না, শত শত মানুষকে হত্যা করে শেষ করে দেওয়া হয়েছে। এখন যখন তারা রাষ্ট্রের দাবি নিয়ে এসেছে তখন ভেটো প্রয়োগ করা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ একদিকে আর একটি রাষ্ট্রের একটা ভোট একদিকে, এটাকে নিয়ে কি বলা হচ্ছে গণতন্ত্র? কি চমৎকার! আমার দেশে একটা বুড়ির ভোট যদি বেশি পায় সে সঙ্গে সঙ্গে মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়। আর ওই সব দেশে সারা পৃথিবীর 193টা রাষ্ট্র একদিকে গেল, আর একটা রাষ্ট্রের একজন ব্যক্তি প্রেসিডেন্ট সাহেব ভোট দিলেন বেটো, বা সেটা ফাইনাল হয়ে গেল। এ কোন ধরনের তন্ত্র? এই সব জুলুম এবং অত্যাচারকে যদি বলা হয় শান্তির এবং তথাকথিত নিরাপত্তা পরিষদ, মানে শান্তি, সারা পৃথিবীর শান্তি কায়েম করার জন্য 15টা রাষ্ট্র নাকি আছে, এই হলো শান্তির নমুনা। মুসলমান ধ্বংস হবে কোনো সমস্যা নাই, কিন্তু ইহুদি নাসারা কাফেররা যেন বেঁচে থাকে, এটাই যেন তাদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষই মানুষ, প্রত্যেকেই আদমের সন্তান, প্রত্যেকেরই সম্মান আছে, প্রত্যেকেরই এই দুনিয়াতে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। এই আসমান আল্লাহ, এই জমিন আল্লাহ, এই বাতাস আল্লাহ, এই পানি আল্লাহর, এই সবকিছু রুজি আল্লাহর, এই রুজিতে পার্থক্য করার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। এখানে সবাইকে সমান নজরে দেখে পরস্পরের প্রতি সম্মান ও মর্যাদা নিয়ে যাতে মানুষ বসবাস করে, এটাই আল্লাহর হুকুম। অতএব এই সাম্য, এই বৈষম্যহীন সমাজ ইসলামই মাত্র মানুষকে উপহার দিতে পেরেছে। আর এই মেজাজের মানুষ যখন তৈরি হবে তখনই তাদের হাতে দুনিয়াতে শান্তি আসবে। মানুষ মানুষকে সম্মান করলে ফায়দাটা কি হয়? দুনিয়াতে সে সম্মানিত হয়, আল্লাহর কাছে সে সম্মানিত হয়। আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাত্তা ইউহিব্বু লিনাফসি মা ইউহিব্বু হাত্তা ইউহিব্বু লিআখীহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুত্তাফাকুন আলাইহ। আল্লাহর, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর কসম খেয়ে আমি বলছি, কশিন কালেও ওই ব্যক্তি মোমিন হতে পারে না যে ব্যক্তি নিজের জন্য, তার ভাইয়ের জন্য ওইটা ভালোবাসে না যেটা সে নিজের জন্য ভালোবাসে। নিশ্চয়ই কেউ নিজেকে অপমানিত হতে ভালোবাসেন না, নিশ্চয় কেউ নিজে নির্যাতিত হতে ভালোবাসেন না, নিশ্চয় কেউ নিজে অত্যাচারিত হতে ভালোবাসেন না, তাহলে কেন আপনি আপনার ভাইকে অত্যাচার করবেন? আল্লাহ রসুলের এই বাণীগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন, দেখো এটা হাদিসে কুদসি, আর রাহেম মিনার রহমান, রাহেম অর্থাৎ বংশ রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, এর রাহেম আমরা রেহেম বলি না, মায়ের জরায়ুকে রেহেম আরবিতে বলা হয়, এটা রহমানের একটা অংশ, আল্লাহ নিজের রহমান তার শব্দের সঙ্গে মিল আছে। যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ক যদি টান দেয়, সে আল্লাহর আরশ থেকে তাকে নিজেকে ছিন্ন করে নেয়, আল্লাহর রহমতে নিজেকে ছিন্ন করে নেয়। আর যদি সে নিজেকে যে কোনো মূল্যে ধরে রাখে, আল্লাহ পাক তার নিজের আরশের তলে রহমতের অনুগ্রহের ছায়া তলে আশ্রয় দিয়ে থাকেন। যদি আমরা দুনিয়াতে মানুষকে সম্মান করি, আল্লাহ পাক আসমানে আমাদেরকে সম্মানিত করবেন। অন্য হাদিসে আসছে, মান সাতরা মুসলিমান সাতরা আল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মানুষের একটা দোষকে, একটা মুসলমানের একটা দোষকে গোপন করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ বলছেন আমি তোমার বিচার করার সময় তোমার একটা পাপকে গোপন করে দেব, তোমার হিসাব আমি নেব না, কারণ তুমি দুনিয়াতে তোমার বান্দাকে উপকার করেছো, আমি আল্লাহ তোমার আখরাতে একটা উপকার আমি করব। মান কানা ফি আউনিল আব্দে ইন্না আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা আরেক বান্দার সাহায্য থাকে। দুনিয়াতে আমরা পরস্পর শত্রু না হয়ে আমাদের পরস্পরের রহমদিল হতে পারতাম, পরস্পরের বিষয়গুলোর দিকে যদি আমরা অনুগ্রহের দৃষ্টিতে তাকাতে পারতাম, তাহলে এই দুনিয়াটাই সত্যিকার অর্থে শান্তিময় হয়ে যেত। আর এটা মৌলিক দায়িত্ব হচ্ছে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, যারা সমাজ পরিচালনা করেন, বিশেষ করে সমাজ নেতা, ধর্ম নেতা এবং রাষ্ট্রনেতা, এদের দায়িত্বই হলো সবচেয়ে বেশি রহমদিল হওয়া। যখন এই ব্যক্তিগণ প্রতিহিংসা পরায়ণ হয়ে যান, তো পুরো সমাজটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। এইটা যেন আমাদের মধ্যে না হয়, এই বিষয়গুলি আমাদের সবাইকে খেয়াল করতে হবে। কারণ হিংসার মতন কঠিন খারাপ জিনিস আর নাই। এজন্য কোরআনে এটা সুরায় নাজিল হয়ে গেছে, সুরায় ফালাকের শেষ দিকে বলা হয়েছে অমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। স্পেশালি এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলা হয়েছে, যখন মানুষ বিপদে পড়ে, প্রচন্ড ঘন ঘটার মধ্যে দিয়ে বৃষ্টি বিধু রাত্রিতে ঘন কৃষ্ণ অন্ধকারে আল্লাহ রসুল সাহাবে একরামকে নিয়ে যাচ্ছেন এক সফরে, হঠাৎ করে এই অবস্থা শুরু হয়ে গেল, তখন তিনি বললেন এই সাহাবিগণ ভয় পেও না, তোমরা সবাই সুরে ইখলাস পড়ো, সুরে ফালাক পড়ো, সুরে নাস পড়ো, এটাই তোমার জন্য যথেষ্ট হবে, আর কিছুই তোমার করতে হবে না। বলুন সুবহানাল্লাহ, আমরা তো অনেক কিছু ভয় পাই, কারণ এই মেঘ যিনি পাঠিয়েছেন, ঝড় যিনি পাঠাচ্ছেন, ভূমিকম্প যিনি দিচ্ছেন, তিনি আল্লাহ, আল্লাহর কাছে সারেন্ডার করো, আল্লাহই তোমার ফয়সালা করবেন, আর কাউকে কিছু বলার দরকার নাই। প্রচন্ড বিপদে পড়ে গেছো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন বান্দা এরকম বলে উঠবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রতি রহম করবেন যে না, আমার বান্দা তো আমাকে ছাড়া কাউকে ডাকেনি, সে তো কোনো কোনো পীর পয়গম্বরকে ডাকেনি, সে তো কোনো পুতুল প্রতিমার কাছে মাথা নত করেনি, সে বিপদে পড়েছে ডেকেছে আমাকে। অন্য হাতে আসছে আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি শাইয়্যা, যদি বান্দা বলে আল্লাহ আল্লাহ বাঁচাও, আমি তোমার সঙ্গে কাউকে শরীক করি না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রতি রহম নাজিল করে দেন। যদি বিপদে পড়ি আমরা, কখন নিশ্চয় আমরা সবাই বিপদে পড়ি, তো বিপদ নাই কার বলেন, বিপদ তো আমরা সবাই পড়ি, যখনই বিপদে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কিছু মনে না থাকে এটা তো মনে থাকবে, আরো তো বহু দোয়া আছে, ছোট্ট দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ জানেন এমন কোনো মুসলমান তো হতে পারে না। আল্লাহ আল্লাহ লা উশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ আল্লাহ আমি বাঁচছি না, আমি তোমার কাছে কাউকে শরীক করি না, এইটা যদি আমার জীবনের শেষ কথা হয়ে যায়, ইনশাআল্লাহ আমি জান্নাতে চলে যাব মৃত্যুকালে, যদি এটাও যদি বলতে পারি। আমাদের মনে পড়ে পিছনের কথা, খুতবায় সব কথা তো বলা যায় না, বড় বড় ওলামাদের দু একটা কথা মাঝে মধ্যে খেয়াল হয়ে আসে। একজন বিখ্যাত ইসলামী নেতা, নিরীহ মানুষ, গবেষক মানুষ, তার লেখনী কোরআনের তফসির আমরা এম এ ক্লাসে পড়াই ইউনিভার্সিটিতে, এরকম একটা বিখ্যাত আলেমকে যখন ফাঁসি পড়ানো হচ্ছে, এই তথাকথিত আজকের জালেম রাষ্ট্র যাদেরকে আপনার নাম বলি এক ডাকে চিনবেন, এদের হুকুমে গোপন ইঙ্গিতে গলায় ফাঁসি পড়ানো হচ্ছে, তখন তিনি হাসতে হাসতে বলছেন হাজা মিন আমরি রাব্বি, এটা আমার আল্লাহর হুকুমেই হচ্ছে, দাজ্জাল হতবাক হয়ে গেছে, ব্যাপার কি? ফাঁসির দড়ি গলায় পড়ছে, তার একটু মনে ভয় নাই? তার ছেলেমেয়ের কথা একবার স্মরণ করছে না? সে বলছে হা যা, মানে আমরা রাব্বি, এটাও তো আমার আল্লাহর হুকুমই হচ্ছে। আল্লাহর হুকুম যদি না হইতো তাহলে ফাঁসির দড়ি গলায় আসতো না। অর্থাৎ আল্লাহ যেটাতে পছন্দ করেন, আমি বান্দা সেটাকেই পছন্দ করলাম। আল্লাহ দুদিন পরে তো মরতে হবে, তোমার হুকুমে আজকেই মরলাম, তুমি আমার আখেরাতের ফয়সালা করো। বলুন আল্লাহ কি তারপর রহম করবে না? অবশ্যই আল্লাহ পাক তাকে রহম করবেন। কেমন রহম করেছে? সারা বিশ্বের মানুষ আজকে তার কিতাব পড়ছে, আমরা ছাত্রদেরকে তারিখ লিখে দেওয়া কিতাব পড়াচ্ছি। যে ফাঁসি দিয়েছিল তাকে ঘৃণার সঙ্গে আমরা থুতু ফেলি, কিন্তু যিনি ফাঁসিতে মৃত্যুবরণ করলেন আমরা তাকে সম্মান সঙ্গে স্মরণ করি। এটা কি দুনিয়ার বি পুরস্কার নয়? আর আখেরাত তো আছেই। অতএব জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিধানগুলো যদি আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, ইনশাআল্লাহ আখেরাতেও সম্মানিত হবেন। যারা আইন রচনা করছি, যারা ক্ষমতায় যাচ্ছি, তারা যেন না ভাবি এটা আমার চিরস্থায়ী অধিকার, এটা আল্লাহ দেওয়া পরীক্ষা। যতক্ষণ আপনি দায়িত্বে আছেন বা ক্ষমতায় আছেন, ততক্ষণ প্রতি মুহূর্তে আপনার চাইতে বড় পরীক্ষার্থী ছাত্র কিন্তু এই দেশে আর কেউ নাই। আল্লাহ বলছেন আল্লাহ বিমা তামারুনা বাসির, হে বান্দা তোমরা যা করছো আমি সবই কিন্তু দেখছি। তোমার দুনিয়াবি টেলিভিশনে যদি ধরা পড়ে, আমার টেলিভিশন রেকর্ডে কি ধরা পড়ছে না? মনে করো যা কিছু করছো সবই ধরা পড়ছে আমার কাছে। অতএব এগুলোর বিচার একদিন হবেই। অতএব হে বান্দা সাবধান, মানুষের পরে জুলুম করো না। আজ জুলমু জুলমাতুন ইয়াউমুল কিয়ামা, দুনিয়াতে যারা জুলুম করে কিয়ামতের দিন তাদের সামনে ওটা ঘন অন্ধকার হয়ে দেখা দিবে। অতএব কোন জালেম কাল্লাহ পাক কিয়ামতের মাঠে বরদাশত করবেন না। আমরা যে যেখানেই আসি না কেন, সবাই যেন বিষয়টা খেয়াল রাখি। আমাদের দ্বারা যদি একটা পশু উপকৃত হয়, ওই পশুটাও পর্যন্ত আমার জন্য কিয়ামতের দিন আমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। আপনারা হাদিস শুনছেন না? অনেক আগে এক বেশ্যা মহিলার কথা বলেছি না, রাস্তা দিয়ে চলছে, একটা কুকুর জিব বের করে বসে আছে, অবলা জন্তু কথা বলতে পারে না। ওই মহিলা নিজে তো পাপি বুঝতেই পাচ্ছেন, কিন্তু না ও হৃদয়ে ধাক্কা দিয়েছে, হায় একটা অবলা জন্তু জিব বের করে আছে, নিশ্চয়ই পানি বিহনে কষ্ট পাচ্ছে। মরুভূমির কুয়া বাংলাদেশের কুয়ার মতো নয়, শুধু মাটি, অনেক নিচে পানি, নেমে মোজা ভরে পানি এনে কুকুরটাকে খাওয়ালো, কুকুরটা বেঁচে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, এটাই তার কৃতজ্ঞতার অশ্রু। আল্লাহ রাসূল বলছেন এতেই সে ক্ষমাপ্রাপ্ত হয়ে গেল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, 99টা মানুষ হত্যা করেছে, 98টা হত্যা করার পরে তার ভিতরে তওবা করার মেজাজ চলে আসছে। একজন আলেমের কাছে গিয়েছে, বলছে হে ভাই আপনি আল্লাহ একজন বড় আলেম, বলুন তো আমার কি কোনো তওবা আছে? কি করেছো তুমি? বলে 98টা মানুষ হত্যা করেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার কোনো ক্ষমা নাই, তুমি গেছো গোল্লায়। বলে কি ক্ষমা নাই? তোকে মেরে ফেলবো। দিল শেষ করে 99টা হলো, বেরিয়েছে রাস্তায়, দূরে গিয়ে আর একজন আলেমের কাছে গিয়েছে, হে আলেম আপনি বলুন আমার কি কোনো ক্ষমা আছে, আমাকে আল্লাহ মাফ করতে পারবেন? কি করেছো তুমি? বলে আমি 99টা মানুষ হত্যা করেছি। বলে তুমি কি আল্লাহকে ভয় করো? বলে অবশ্যই করি, কিন্তু আমাকেও তো মরতে হবে। তুমি নিশ্চিত আল্লাহকে বিশ্বাস করো? তাহলে হ্যাঁ। তা তুমি ওই সামনে ওই গ্রামে যাও, ওই গ্রামের মানুষগুলো সব মোত্তাকি পরহেজগার লোক, ওখানে সব দিনদার মানুষ বসবাস করে, ওইখানে যাও, ওদের সঙ্গে বসবাস করো, বাকি জীবনটা সৎ হয়ে পরিচালনা করো এবং আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। ইয়া আইয়ুল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, সূরা জুমার 92 আয়াত আল্লাহ পাক বলছেন হে ওই সমস্ত মানুষ যারা নিজের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই খুনি, ওই দুর্ধর্ষ প্রকৃতির মানুষটা একেবারে দুর্বল হয়ে গেল। বলে হুজুর আপনি দোয়া করুন, আমি যেন জান্নাতে যেতে পারি। কাঁদতে কাঁদতে চললো ওইদিকে, পাগলের মতো যাচ্ছে সেদিকে, আমি যেন ওই গ্রামে পৌঁছতে পারি। কিন্তু না, ওই দেখা যায় গ্রাম, এখানে আমি এসেছি হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, ওই লোকটি তবুও হাত পা হেঁচড়ে চলছে, কি করে ওই গ্রামে পৌঁছতে পারি, কারণ ওই গ্রামে পৌঁছতে পারলে আমি জান্নাত পাব। কিন্তু না, পৌঁছতে পারল না, মৃত্যু হয়ে গেল। আসমান থেকে দুই দল ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা, তার জান নিয়ে যাবে কে? শুরু হয়েছে দুই ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ হুকুম দিলেন, দেখো তো মেপে দেখো আমার বান্দা কোন দিকে আসতেছিল, দেখো মাপো। মেপে দেখা গেল ওই গ্রাম থেকে তার গ্রাম পর্যন্ত দূরত্ব এক বিঘে বেশি এসে গেছে রহমতের গ্রামের দিকে, ভালো গ্রামের দিকে। আল্লাহ বললেন, কেন আসছিল তোমার কি জানো? ও আসতেছিল, তওবা করেছিল, সে আমার রহমত পাওয়ার জন্য পাগলের মতো আসতেছিল। শুনে রাখো হে ফেরেশতা মন্ডলী, সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে জয়লাভ করেছে, ওই বান্দা আমার দিকে আসতে চেয়েছিল, আমি ওকে ক্ষমা করে দিলাম, যাও। আল্লাহ এত ক্ষমা করেন মানুষকে, সে মানুষ মানুষকে ক্ষমা করতে পারে না, সে মানুষ মানুষকে জুলুম করে, সে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে অপমান করে, অপদস্থ করে, বুকের উপরে বুট রেখে দবিয়ে দেয়, সে কি মানুষ না পশু? না পশু পর্যন্ত কাজ করে না। আজকে বাংলাদেশের ইজ্জত সম্মান কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে? 2005 সালের 22শে ফেব্রুয়ারি রাত্রিতে ধরে নিয়ে যেদিন আমাদের মতন মানুষকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রকাশ্যভাবে মিডিয়াতে শো করানো হয়েছিল, সেদিন বহু মানুষ কেঁদেছিল দেশের এবং বিদেশের। সেই ট্র্যাডিশন যারা চালু করেছিল, আজকে ওটাই বুমেরাং হয়ে তাদের ভাগ্য জুটছে, তাদেরকেও ঠিক একইভাবে অবদস্ত হতে হচ্ছে। সবার প্রতি আমাদের আবেদন রইল, নিজেকে ক্ষমতায় গিয়ে চিরস্থায়ী মনে করবেন না, সবাইকে একদিন ক্ষমতা হারাতে হবে। কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন বলতে না হয়, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মা আলিয়া, আল্লাহ আজকে আমার টাকা পয়সা চলে গেছে, আল্লাহ আমার রাজনৈতিক ক্ষমতা হারিয়ে গেছে, এমনি করে যেন সেদিন দুঃখ করতে না হয়। অতএব হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করুন। এই আয়াতটা আবার মনে রাখুন, সূরা বনু ইসরাইল 70, 71, 72 আয়াতে আল্লাহ মানুষের ইজ্জত সম্পর্কে কি বলে দিয়েছেন, ওয়া লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম আলাল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাতি ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। হে মানুষ, মনে রেখে দিও, আমি আদম সন্তানকে পৃথিবীর সকল সৃষ্টি জগতের উপরে সম্মানিত করেছি। অতএব হে মানুষ, তুমি তোমার নিজের সম্মানকে হারিও না, যেমন পৃথিবীতে তুমি সম্মানিত, কিয়ামতের মাঠ তুমি ঠিক তেমনি সম্মানিত হবে। তবে সেদিন সেরা সম্মানিত হবে তারাই যারা দুনিয়াতে ইসলাম কবুল করেছিল, যারা আল্লাহ রসুলের আনুগত্য করেছিল, তারাই সেদিন সম্মানিত হবে। একটা মেয়ের আজকে রাস্তায় বেরোয়ার উপায় নাই, এমনকি নিজের ঘরে ঘুমানোর অত অধিকার নাই। আমাদের সমাজ এত নোংরা হয়ে গেছে, মা বোনদেরকে যারা সম্মান করেনি তারা পৃথিবীর কোথাও সম্মানিত হয় না। হে ছেলে, মনে রাখো, আল্লাহর তোমার পিতার সন্তুষ্টি এবং অসন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি, রেজার রব্বে রেজাল বলে, সাখাতুর রব্বে সাখাতুল বলে দে। আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির উপর নির্ভর করে, আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির উপরে নির্ভর করে। আর জান্নাত তাহতা আকদামি উম্মাহাতিকুম, জান্নাত হে সন্তান, তোমার মায়ের পায়ের তলে অবস্থান করছে তোমার জান্নাত। কোথায় সেই সন্তান আজকে যে মায়ের ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিতে পারে? কোথায় সেই সন্তান যে পিতার ইজ্জতের জন্য জীবন দিতে পারে? কয়টা ছেলে আজকে পৃথিবীতে আছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, চলে যাচ্ছে ওল্ড হোমে, ছেলে চাকরি করে, বাপ মরার পরে একটু মুখ দেখার জন্য তাকে লাশটা রেখে দিতে হয়, অথচ যখন বাপ বৃদ্ধ হয় তা খেদমত করার লোক নাই, মা যখন বৃদ্ধ হয় তা খেদমত করার লোক নাই, যখন তার খেদমতের দরকার তখন তার কেউ নাই, অথচ ওই বাপ ওই মা জীবনের সবকিছু দিয়ে, ছোট্টবেলায় যখন তুমি কেউ কান্দতে তোমার কেউ ছিল না দেখার, তখন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তুমি কি একবার বলতে পারো না, রব্বের হামুহমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার পিতামা থেকে অনুরূপভাবে দয়া করো যেমন দয়া করে তারা আমাকে ছোটবেলায় মানুষ করেছিলেন। কোথায় সেই সন্তান? যদি ওইরকম পিতা মাতা ওইরকম সন্তান পৃথিবীতে সৃষ্টি হইতো, সমাজে কোনো অশান্তি হতো না। যখন একটা বয়স্ক লোকের গায়ে হাত দেবে তখন তার মনে ধাক্কা দেবে, আমার বাপটা তো এরকম আমার থেকে বয়স্ক মানুষ ছিলেন। আপনি ইতিহাস মনে রাখেন, আল্লাহ রসুলের একটা ছোট্ট ঘটনা মনে রাখলে বুঝতে পারবেন। খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর প্রথমা স্ত্রী, মৃত্যুবরণ করেছেন অনেক আগে, পরে অনেক তো স্ত্রী হয়েছে রাজনৈতিক এবং সামাজিক কারণে, কিন্তু উনি করতেন কি, ওই খাদিজার আত্মীয় যখন আসত তিনি তাদের জন্য উদার হস্ত, এমনকি খাদিজার বান্ধবীদের কাছে তিনি হাদিয়া তোহফা পাঠাতেন। একদিন অন্যান্য সতীনরা বলছে, হে রসুল, আপনি আমাদেরকে পেয়েও খাদিজার কথা বলতে পারেন না, বুড়ি মানুষকে বিয়ে করেছিলেন, তার সঙ্গে আপনি কাটাইছিলেন মৃত্যু পর্যন্ত। খাদিজার মৃত্যু হয়েছে তার 65 বছর বয়সে, আর খাদিজার বিয়ে হয়েছে 40 বছর বয়সে আল্লাহ নবীর সাথে, তোর নবী 25 বছরের তরতাজা যুবক, আপনি এখনো খাদিজাকে ভুলতে পারলেন না। আল্লাহ নবী বলেন, দেখো আমি খাদিজাকে ভালোবাসি, তাই তার বান্ধবীদেরকেও ভালোবাসি, তার আত্মীয় স্বজনকেও আমি ভালোবাসি। অন্য হাদিসে এসছে, পিতার বন্ধু বান্ধবদেরকে তোমরা ভালোবাসো, যখনই আপনি একজন বয়স্ক মানুষের দিকে অন্যায় ভাবে তাকাবেন তখন আপনার মনে যেন ধাক্কা দেয়, আমার পিতার বয়স আমার চেয়ে বেশি ছিল, পিতার বন্ধুদের বয়স সমপর্যায়ে ভুক্ত, অতএব পিতাকে সম্মান করা, পিতার বন্ধুদের সম্মান করা সমান, পিতা এবং চাচা এখন পার্থক্য নাই। খালা সম্পর্কে বলা হচ্ছে, আল খালাদু কামানজাতুল উম, মনে রেখো হে সন্তানেরা, তোমার খালা তোমার মায়ের স্থলাভিষিক্ত, খালা এবং মা সমান। কোথায় এই মহব্বত, এই ভালোবাসা যদি থাকতো আমার বান্দায় বান্দায়, আজকে অশান্তি থাকতো না। একদিন যে আপনার চেয়ে বয়সে বেশি তাকে সম্মান করতে আপনি বাধ্য, আপনার চেয়ে লেখায় পড়ায় পদমর্যাদায় বেশি তাকে সম্মান করতে বাধ্য যদি আপনি মুসলমান হন। কারণ قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعرف حق كبيرنا فليس منا رواه ابو داود والترمذي যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করল না এবং বড়দের হক বুঝল না সে ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত থাকল না। অর্থাৎ যারা আমরা বয়সে বড় আমরা অবশ্যই ছোটদেরকে স্নেহ করব এবং যারা বয়সে ছোট তারা অবশ্যই বড়দেরকে সম্মান করবে। এই একটি হাদিস মেনে চললেই দেশের এবং সমাজে শান্তি চলে আসত। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।